হরি নাম কে আনিল, কে আনিল হরি নাম কে আনিল, কে আনিল কে আনিল রে এই হরি নাম মহামন্ত্র আনলো কে ভাবে ডিজে ডিজে ডিজে আরবি আরবি আরবি হরি নাম মহামন্ত্র আলোকে ভবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে আমি শুনেছিলাম গুরুর নিকটে ওই নদীয়াতে থাকতো দুভাই সন্ন্যাসী বটে শুনেছিলাম গুরুর নিকটে নদীয়াতে DJ, DJ, DJ. RB.